بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي سأل سائل بعذاب واقع এক ব্যক্তি চাইল সংগঠিত হোক শাস্তি যা অবধারিত কাফিরদের জন্য ইহা প্রতিরোধ করিবার কেহ নাই ইহা আসিবে আল্লাহর নিকট হইতে যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة فرشتا ابن روح الله دیکھے اُدھو گامی ہوئے امون ایک دینے جہار پوریمان پارتھیب پنچاش ہزار بچھر فاصبر صبرا جمیلا شترانگ তুমি ধৈর্য ধারণ করো পরম ধৈর্য ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওরা ওই দিনকে মনে করে সুদূর ওয়া নারাহু করিবা কিন্তু আমি দেখিতেছি ইয়া আসন্ন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল সেদিন আকাশ হইবে গলিত ধাতুর মতো ওয়া তাকুনুল জিবালু কাল ইহন এবং পর্বতসমূহ হইবে রঙিন পশমের মতো এবং সুরিদ সুরিদের তত্ত্ব লইবে না উহাদেরকে করা হইবে একে অপরের দৃষ্টিগোচর অপরাধী সেই দিনের শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততিকে তার স্ত্রী ও ভ্রাতাকে তার জ্ঞাতি গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত এবং পৃথিবীর সকলকে যাহাতে এই মুক্তিপণ তাহাকে মুক্তি দেয় না কখনই নয় ইহা তো লেলিহান অগ্নি যাহা গাত্র হইতে চামড়া খসাইয়া দিবে জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকিবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করিয়াছিল এবং মুখ ফিরাইয়া লইয়াছিল যে সম্পদ পুঞ্জীভূত এবং সংরক্ষিত করিয়া রাখিয়াছিল মানুষ তো সৃজিত হইয়াছে অতিশয় অস্থির চিত্তরূপে যখন বিপদ তাহাকে স্পর্শ করে সে হয় হা হুতাশকারী আর যখন কল্যাণ তাহাকে স্পর্শ করে সে হয় অতি কৃপণ তবে সালাত আদায়কারীগণ ব্যতীত যাহারা তাহাদের সালাতে সদা প্রতিষ্ঠিত আর যাহাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে যাচনাকারী ও বঞ্চিতের এবং যাহারা কর্মফল দিবসকে সত্য বলিয়া জানে আর যাহারা তাহাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীত সন্ত্রস্ত নিশ্চয় তাহাদের প্রতিপালকের শাস্তি হইতে নিঃশঙ্ক থাকা যায় না এবং যাহারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে ইল্লা আলা أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. তাহাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ব্যতীত ইহাতে তাহারা নিন্দনীয় হইবে না. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. তবে কেউ ইহাদেরকে ছাড়া অন্যকে কামনা করিলে তাহারা হইবে সীমা লঙ্ঘনকারী. والذين هم لأماناتهم وعهدهم راعون. এবং যাহারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে. والذين هم بشهاداتهم قائمون. আর যাহারা তাহাদের সাক্ষ্যদানে অটল. والذين هم على صلاتهم يحافظون. এবং নিজেদের সালাতে যত্নবান. أولئك في جنات مكرمون. তাহারাই সম্মানিত হইবে জান্নাতে. فما للذين كفروا قبلك مهطعين. কাফিরদের হইল কি যে উহারা তোমার দিকে ছুটি আসিতেছে. عن اليمين وعن الشمال عزين. দক্ষিণ ও বাম দিক হইতে দলে দলে. أيطمع كل امرئ منهم أن يدخل جنة نعيم. উহাদের প্রত্যেকে কি এই প্রত্যাশা করে যে তাকে দাখিল করা হইবে প্রাচুর্যময় জান্নাতে. إنا خلقناهم مما يعلمون. কখনো না আমি উহাদেরকে যাহা হইতে সৃষ্টি করেছি তা উহারা জানে. فلا أقسم برب المشارق والمغارب إنا لقادرون. আমি শপথ করিতেছি উদয়াচল সমূহ ও অস্তাচল সমূহের অধিপতির নিশ্চয়ই আমি সক্ষম. على أن نبدل خيرا منهم وما نحن بمسبوقين. উহাদের অপেক্ষা উৎকৃষ্টতর মানব গোষ্ঠীকে উহাদের স্থলবর্তী করিতে এবং ইহাতে আমি অক্ষম নই. فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون. অতএব উহাদেরকে বাগ বিতণ্ডা ও ক্রীড়া কৌতুকে মত্ত থাকিতে দাও যে দিবস সম্পর্কে তাহাদেরকে সতর্ক করা হইয়াছিল তাহার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত. يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفضون. সেদিন উহারা কবর হইতে বাইর হইবে দ্রুত বেগে মনে হইবে উহারা কোন উপাসনালয়ের দিকে ধাবিত হইতেছে. خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون. অবনত নেত্রে হীনতা উহাদেরকে আচ্ছন্ন করিবে ইহাই সেদিন যাহার বিষয়ে সতর্ক করা হইয়াছিল উহাদেরকে.